Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. Ajke darse amra ekta adob niye alochona korbo, seta holo sakkhater ba ziyarater adob. Ota hoyechilo milone mane milito hole, sakkhate milito hole. Ebar amra bolbo je kauke sakkhat korte jawa এর ফজিলত কি, মাহাত্ম্য কি, তার মানে মনে করুন কথা জন্য বলি। আমি জানি যে হার মাতে একটা ভালো লোক আছে, তাকে আমি দেখা করতে যাব। কি ওই সাড়ে আরবাইনে একটা ভালো লোক আছে, তাকে আমি দেখা করতে যাব। কি মনে করুন রিয়াজে একটা লোক আছে, দেখা করতে যাব। কেন দেখা করতে যাবেন, কি জন্য দেখা করতে যাবেন তার সাথে? যদি আল্লাহর ওয়াস্তে হয় তাহলে তার বিভিন্ন আদব আছে, এমনি দুনিয়াদারির অর্থে ব্যবসা করার জন্য এসব না, আল্লাহর ওয়াস্তে। বাড়ি থেকে অন্য জায়গায় গিয়ে কোন দিনী ভাইকে দেখা করতে যাওয়ার বড় গুরুত্ব ইসলামে আছে, এমন জিয়ারতের সওয়াব বিশাল। অবশ্য সে জিয়ারত কিন্তু কোন স্বার্থের খাতিরে হলে হবে না, বরং তা একমাত্র কার উদ্দেশ্যে? মহান আল্লাহর উদ্দেশ্যে। কারণ আমাদের সমস্ত কাজ কর্মই হচ্ছে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, নিজস্ব কোন দুনিয়াদারি স্বার্থ এখানে কাজ করবে না। এমনিতে এক মুমিন অপর মুমিনের ভাই, এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ, যেমন আমরা বলেছি এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। মানে আয়নাতে যেমন চেহারা দেখা যায় আপনার, চেহারার কালি বলে দেয়, ঠিক এক মুমিন ভাইও অপর মুমিনের চেহারার কালি দেখা দেয়, দেখিয়ে দেয়। মুসলিম সমাজ একটি দেহের মতো, আর একটি অঙ্গ ব্যথিত হলে, যে দেহের একটি অঙ্গ ব্যথিত হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে, একথা হাদিসে আছে যে আল মুসলিম কাল মুসলিম কাল বুনিয়ান, আল মুসলিম উল মুসলিম কাল বুনিয়ান, মুসলিম মুসলমানের জন্য একটা ইমারতের মতো। আর যদি একটা দেহের মতো যদি জ্বর হয়, কোন ব্যথা বেদনা হয়, কিংবা একটা শরীর একটা অঙ্গে যদি ব্যথা হয়, তো সারা শরীর তার জন্য কি থাকে, জেগে থাকে? নাকি যে অঙ্গে ব্যথা লাগে সেই অঙ্গ জেগে থাকে? সারা শরীরই জেগে থাকে। আর আল্লাহর ওয়াস্তে তাকে দেখা করতে যাওয়া, দিনই কোনো বিষয় জানার জন্য, পরস্পরকে হক ও সবরের ওসিয়ত ও নসিহত করার জন্য, আল্লাহর দিনকে সাহায্য করার ব্যাপারে সহযোগিতার পথ খোঁজার জন্য জিয়ারত করতে যাওয়ার গুরুত্ব অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদা মারিদান আও যারা আখাল্লাহু ফিল্লাহ নাদাহু মুনাদিন বিআন তিবতা ওয়া তাবা মামশাক ওয়া তাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। বলছেন, যে ব্যক্তি কোন রোগীকে সাক্ষাৎ করে জিজ্ঞাসাবাদ করে, রোগী অসুস্থ আছে, তাকে গিয়ে দেখা করলেন, যে সাক্ষাৎ জিজ্ঞাসাবাদ করলেন, ভাই কেমন আছো, এবং সেখানে যা দোয়া পড়তে হয় দোয়া পড়লেন, কিংবা তার কোন লিল্লাহি ভাইকে সাক্ষাৎ করে, এখানে কিন্তু রোগ বালা না, লিল্লাহি ভাই, তাকে আপনি দেখা করতে গেলেন কিছু জানার জন্য, অথবা কিছু জানার জন্য কিসের, দিনের কথা। এই যে আল্লাহর ওয়াস্তে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যদি কেউ ভ্রাতৃত্ব স্থাপন করে, তার গুরুত্ব আপনারা জানেন। হ্যাঁ, যদি কেউ আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব স্থাপন করে, তার সব থেকে বড় উপহার কি, কেয়ামতের উপহারটা কি, আল্লাহর আরশের নিচে সাত ব্যক্তি ছায়া পাবে, তার মধ্যে এই দুই ব্যক্তি, যারা আল্লাহর ওয়াস্তে ভ্রাতৃত্ব স্থাপন করে বা বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহর ওয়াস্তে একত্রিত হয়, আর যদি কোনদিন ছাড়াছাড়ি হয়, বিচ্ছিন্ন হয়, কিসের জন্য হয়, আল্লাহর ওয়াস্তেই হয়, এর গুরুত্ব আছে। সেই ভাইকে যদি কেউ সাক্ষাৎ করতে যায়, নাদাহু মুনাদিন, এক ফেরেশতা তখন ডাক দিয়ে বলেন, তিবতা ওয়া তাবা মামশাক ওয়া তাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, সুখী হও তুমি, সুখকর হোক তোমার ওই যাত্রা, সাক্ষাতের জন্য যাওয়া, আর তোমার স্থান হোক জান্নাতের প্রসাদে। আল্লাহ আকবার, যদি যান আপনি তখন আপনাকে বলা হয়, আপনি শুনতে পান না, কিন্তু আপনি জানবেন যে আমাকে বলা হচ্ছে, ফেরেশতা আপনাকে ডাক দিয়ে বলছেন, সুখী হও তুমি, সুখকর হোক তোমার ওই যাত্রা, আর জান্নাতের প্রসাদে তোমার কি হোক, ঠিকানা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো বলছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাক হাত্তা ইউমসি। যখনই কোন মুসলিম মুসলমানকে, অবশ্য রোগী হিসাবে সাক্ষাৎ করতে যায়, তাহলে 70,000 ফেরেশতা যদি সকালে যায় তো 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা দোয়া করে আল্লাহ। এটা অবশ্য অন্য বিষয়, সেটা হচ্ছে কি, ওটা আমাদের একটা বিষয় আছে রোগী সাক্ষাতের ব্যাপার। অতএব এটা না, যদি সন্ধ্যায় যায় তাহলে 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত তার জন্য কি করে, দোয়া করে বা ক্ষমা প্রার্থনা করে, আর জান্নাতে তার জন্য ফল রাখা হয়। মুসলিম ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম লাম ইয়াযাল ফি খুরফাতিল জান্নাহ, এটাও আপনার রোগী সাক্ষাৎ করতে যাওয়ার ব্যাপার। কিন্তু সাধারণভাবে কোন ভাইকে যদি দিনী ভাইকে সাক্ষাৎ করতে যান, দিনের বন্ধুকে সাক্ষাৎ করতে যান, তাহলে কি হবে, আন্না রাজুলান যারা আখাল্লাহু ফি কারিয়াতিন উখরা, হাদিসে আছে যে এক ব্যক্তি অন্য এক বস্তিতে তার এক দিনী ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বের হল। দিনী ভাই, আল্লাহ তাআলা তার গমন পথে একজন অপেক্ষমান ফেরেশতা বসিয়ে দিলেন। লোকটি সেখানে পৌঁছলে ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাওয়ার ইচ্ছা রাখো, তুমি আইনা তুরি, তুমি কোথায় যাওয়ার ইচ্ছা রাখো। কালা উরিদু আখাল্লি ফি হাযিহিল কারিয়া, এই সামনের গ্রামে আমার এক দিনী ভাই আছে, তার সঙ্গে দেখা করতে যাব। কালা হাল্লাকা আলাইহি মিন নিয়মাতিন তারুবুহা আলাই, ফেরেশতা তখন জিজ্ঞেস করেন যে তার কাছে তোমার কোন সম্পদ আছে কি যা দেখাশোনা করার জন্য তুমি যাচ্ছ, মানে কোন ব্যাপার আছে, জমি জায়গা দিয়েছ সে চাষ করে, কিংবা কোন একটা দুনিয়া সম্পর্ক আর কি, ব্যবসা টাকা দিয়েছ সে ব্যবসার খোঁজ নেওয়ার জন্য। এইভাবে ফেরেশতা জিজ্ঞেস করেন, কালালা, তখন লোকটি বলে, না গায়রা আন্নি আহবাবতুহু ফিল্লাহি তাআলা, এছাড়া আর কিছু নাই যে আমি তাকে শুধু আল্লাহর আস্তে ভালোবাসি। কালা, তখন ফেরেশতা বলেন, ফা ইন্নি রাসূলুল্লাহি ইলাইকা, আমি তোমার জন্য আল্লাহর রসুল, এখানে আল্লাহর রসুল মানে নবী নাকি, এখানে রসুল মানে দূত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে দূত এসেছি এই কথা জানাইতে, বিআন্নাল্লাহ কাদ আহাব্বাকা কামা আহাব্বাতাহু ফি, যে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন যেমন তুমি তোমার ওই ভাইকে ভালোবাসো। শুধু ভালোবাসার খাতিরে, কিসের খাতিরে, দিনের খাতিরে, আল্লাহর ওয়াস্তে যদি ভালোবাসেন তাহলে তাকে এই বলা হয়। আর আপনারা কেউ জানেন যদি কেউ বলে, ভাই আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, হাদিসে আছে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে সেই ভালোবাসার কথা তাকে জানিয়ে দিতে হয়। এই জন্য তো ছেলেরা মেয়েদেরকে বলে আই লাভ ইউ, মেয়েরা ছেলেদেরকে বলে, তাই না, এই ভালোবাসার কথা না, এ হচ্ছে অবৈধ ভালোবাসা। বৈধ ভালোবাসা, একটা মেয়ে একটা মেয়েকে ভালোবাসবে আল্লাহর ওয়াস্তে, এক ছেলে এক ছেলেকে ভালোবাসবে আল্লাহর ওয়াস্তে, যখন এক ছেলে এক মেয়েকে পছন্দ করবে আল্লাহর ওয়াস্তে তখন বিয়ের পায়গাম দেবে, তাই না। তেমনি কোন মেয়ে যদি কোন ছেলেকে আল্লাহর ওয়াস্তে পছন্দ করে ভালোবাসে তখন বিয়ের পায়গাম দেবে, তাকে কি আই লাভ ইউ লাল ফুল দেওয়া, চিঠি দেওয়া, SMS করা, এসব না, বরং অভিভাবকের মাধ্যমে কিংবা বৈধ পথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তখন বৈধ ভালোবাসা করবে, যত পারে চুটিয়ে প্রেম করবে, তাই না, তার আগে না, বিয়ের আগে না। এখন বলা হচ্ছে কি, যে এক বোন এক বোনকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে, আর এক ভাই এক ভাইকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে, তখন তার উচিত কি, জানিয়ে দেওয়া যে আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। যখন এই কথা বলবে তখন আপনার কি বলা উচিত, কে বলতে পারবে দেখি, আছে কোন এই জঙ্গলে বাঘ, কে বল, যদি কেউ বলে আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, এর জবাবে কি বলতে হয়, মাশাআল্লাহ, হ্যাঁ আর কে বলতে, বলেন আলহামদুলিল্লাহ, কি বলতে আনিস ভাই, যদি বলা হয় আপনাকে যে আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলতে হয় না, মাশাআল্লাহ বলতে হয় নাকি, আমিও তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, তো সহজ হয়ে গেল, তার মানে যেমন বললো সেরকম বলা হল। কিন্তু হাদিসে আছে আহাব্বাকাল্লাজি আহবাবতানি ফি, যদি আরবিটা নাই বলতে পারেন তো বাংলাটা বলতে হবে কমসে কম, যে সেই আল্লাহ তোমাকে ভালোবাসুন যার জন্য তুমি আমাকে ভালোবাসো, আহাব্বাকাল্লাজি আহবাবতানি ফি, যখনই কেউ আপনাকে বলবে যে আমি আল্লাহর ওয়াস্তে আই লাভ ইউ না, আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে ভালোবাসি, আর আই লাভ ইউ তা হয় সৌন্দর্য দেখে, তা হ্যাঁ দুনিয়াদারি দেখে, তার ইত্যাদি ইত্যাদি, আর দিনদারি দেখে যদি ভালোবাসা হয় তাহলে বলতে হবে আনা আহিব্বু কাফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য আমি তোমাকে ভালোবাসি, তখন তার জবাবে বলতে হবে আহাব্বাকাল্লাযী আহবাবতানি ফি, সেই আল্লাহ তোমাকে ভালোবাসুন যার ওয়াস্তে তুমি আমাকে ভালোবাসো। এখানে ফেরেশতা বলবেন, আমি তুমি যাচ্ছ ওই গ্রামে, তোমার কি তোমার অন্য কোন স্বার্থ নেই, কোন উদ্দেশ্য নেই, একমাত্র আল্লাহর ওয়াস্তে আমি তার সঙ্গে বন্ধুত্ব করি, ভালোবাসি বা ভ্রাতৃত্ব স্থাপন করেছি, তাই দেখা করতে যাচ্ছি, কোন উদ্দেশ্য নেই। তখন ফেরেশতা বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে তোমাকে জানাতে এসেছি, যেহেতু আল্লাহ খবর হয়ে গেছে আগে যে তুমি তারই ওয়াস্তে তাকে ভালোবাসো, যে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন। আল্লাহ আকবার। আর এটা খুব কঠিন জিনিস, আপনি দেখবেন এরকম দিনী ভাইয়ের আছে এর মধ্যে, বলুন দেখি একজন বুকে হাত রেখে, শুধু এই এই এই লোকই না, আপনি বহু বড় বিশাল 10,000-20,000 লোক, সেখানে যদি জিজ্ঞেস করা হয় তো বোধহয় পাবেন কিনা আল্লাহ জানে, আমি বলছি না নেই, আছে থাকতে পারে, যে একজন একজনের সঙ্গে বন্ধুত্ব রেখেছে শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে। অবশ্য আছে, আমি এই তো এক সপ্তাহের জন্য দেশে গেলাম, সেখানে বহু রকমের লোক আমাকে দেখা করতে এসেছে, অবশ্য চেরাগ তলে অন্ধকার, আমি যেখানে গেছি সেখানকার বহু লোক আমাকে দেখা করতে আসে না, ওদের সঙ্গে ওঠা বসা আছে কিন্তু দেখা করতে আসে না, কেন গুরুত্ব দেয় না, ও এসেছে না, হ্যাঁ বুঝতে পারছেন, কাছের লোক, সেই গ্রামের লোক, সেই জামাতের লোক, কিন্তু দেখা করতে আসে না, তার সঙ্গে গিয়ে দেখা করতে হয়, যদি আপনার দরকার পড়ে দেখা করতে যেতে হয়, আমি যাব কেন, মানে হাম কিছু সে কাম নেই, আমি তো কম নাই, ও হুজুর হলো তো কি হলো, আরবে থাকলো তো কি হলো, তার লেজ মোটা হয়ে যায়, সে দেখা করতে আসে না, অথচ বহু দূর দূরান্ত থেকে লোক আমাকে দেখা করতে এসেছে। তবে তাদের মধ্যে কিছু লোক এসেছে দেখা করতে, কিসের জন্য, নিজের স্বার্থের জন্য, আমার এই চাই, আমার ওই চাই, আমার এই অভাব, এরকম কিছু লোক আছে। আর কিছু লোক আছে, হুজুর আপনাকে ইউটিউবে দেখেছি, আপনাকে ফেসবুকে দেখেছি, আপনাকে আপনার ওয়াজ শুনেছি, আপনার কথা শুনেছি, হুজুর আমি দেখা করতে এসেছি, কিসের জন্য, আল্লাহর জন্য, দিনের খাতিরে, দেখেন এই মহাব্বত। তো কিছু লোক আসে স্বার্থের জন্য, নিজের স্বার্থের কথা বলতে আসে, তাদের কথা আলাদা, কিন্তু যারা একমাত্র দূর দূরান্ত থেকে কিংবা এই কাছে থেকে গ্রামের থেকে, গ্রামের লোক, জামাতের লোক এসেছে, হুজুর এসছে দেখা করে আসি, আর তাদের কথা আলাদা, যারা অহংকারী, যারা যাদের গুমর আছে, যাদের কোন মানে এ আছে, আঘাত আছে কিংবা হিংসা আছে, বিদ্বেষ আছে, তারা আসবে না, অবশ্যই আসবে না, তারা সামনে দেখা হলে সালাম আলাইকুম। বহু লোক আছে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লাম, নামাজ পড়ে সালাম ফেরার পরে সুন্নত পড়তে লাগে, সুন্নত পড়তে একটু দেরি হলে চলে যায়, তারপরে আবার যখন দ্বিতীয় ওয়াক্ত আসে কিংবা তার আগেই রাস্তায় সাক্ষাৎ হয়, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কখন এলে গো, আমার পেছনে নামাজ পড়ল, সে জানে যে কখন এসেছে, তারপরও জিজ্ঞেস করে কখন এলে গো, তার মানে এখন সামনাসামনি হয়ে গেছে, উপায় নেই, এখন তো দেখা করতেই হবে, এরকমও লোক আছে। তো বহু চ্যানর লোক আছে যারা এরকম মানে কোন রকম মানে বাইক পড়ে দায়ে পড়ে সামনে সালাম আলাইকুম রাখে, আর কিছু কিছু লোক আছে যে সামনে এলে সালাম আলকি আর পেছনে গেলে হারামজাত কি, এরকম লোক আছে। তো বহু রকমের লোক আছে স্বার্থের জন্য আসে দেখা করতে, কিন্তু যদি কেউ আল্লাহর ওয়াস্তে দেখা করতে এসেছে, ওল্লাহে তার জন্য তাকে বলা হয় তাব তিপ্তা ওয়া তাবা মামশাক, তুমি সুখী হও আর সুখকর হোক তোমার এই যাত্রা। লিল্লাহি ভাইকে সাক্ষাৎ করতে যাওয়ার পালনীয় বিভিন্ন আদব রয়েছে, পালনীয় বিভিন্ন আদব রয়েছে, সেই আদবগুলো কি, সাক্ষাতের যে নিষিদ্ধ সময় রয়েছে সেই সময় ছাড়া অন্য সময়ে সাক্ষাতের উদ্দেশ্যে বের হন, মানে সাক্ষাতে আপনি যাবেন। এখন মনে করুন আমি আমার জন্যই বলছি, যদি কেউ আমাকে দিনী ভাই বলে দেখা করতে আসেন, এবার যদি আপনি দুপুরের সময় আসেন, দুটোর পর কিরকম সময় মনে হয়, কিংবা রাত 12টার পর হুজুর দেখা করবো আপনার সাথে, কেমন মনে হয়, কিরকম মনে হয়, আপনি টেলিফোন করেন কিংবা টেলিফোনেও আপনার সাক্ষাৎ হয় যে হুজুর দেখি হুজুর কেমন আছে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। সুতরাং যদি কেউ টেলিফোনে খবর নেয়, এখন যদি দিন দুপুর দুটোর পরে করে কিংবা রাত একটা দুটোর সময় করে হুজুরের সঙ্গে আমরা সাক্ষাৎ করি, এটা কেমন হলো, এটা হুজুরকে দেখা খুশ করা হবে নাকি হুজুরকে কষ্ট দেওয়া হবে, বিরক্ত করা হবে, এই খেয়ালটা বুঝতে হবে, এটা আপনাকে খেয়াল করা উচিত। বিশেষ করে কোরআন কারিমে তিন সময়ে নিজেদের খাদেম ও নাবালক শিশু সন্তানদেরকেও খাস কক্ষে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ করা হয়েছে। সুতরাং তারা কোন কোন সময়, ফজরের আগে, প্রথম ফজর থেকে শুরু করেন, ফজরের নামাজের আগে, আর দুপুরের সময়, আর এশার নামাজের পরে, এশার নামাজের পরে, অবশ্য বর্তমানে এশার নামাজের পরে বিশাল সময়, আর কেউ ঘুমায় না, বিশেষ করে সৌদি আরবে বা শহরগুলোতেও, শহরগুলোতেও ঘুমায় না। আর যাদের ফজরের নামাজ নেই তাদের তো ব্যাপারই নেই, ফজর পর্যন্ত জেগে থাকে বা ফজরের এক ঘন্টা আধ ঘন্টা আগে পর্যন্ত জেগে থাকে, দিয়ে আল্লাহর ওয়াস্তে ঘুমিয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ঘুমায়। তারা ফজরের নামাজ পড়বে না এই জন্য ঘুমায়, দিয়ে সেই সকালে নটার সময় দোকান খুলতে যায় শহরের লোকরা, কারণ নটার আগে বাজার খোলে না। এই এটা হচ্ছে সাহাবিদের যুগে, সাহাবিদের যুগে এসার পর খালাস, এই জন্য এসার পরও কথাবার্তা বলা নিষেধ, অপ্রয়োজনীয় কথা না বলে শুয়ে যান, কেন যাতে করে তাহাজ্জুদে উঠতে পারেন। তাহাজ্জুদের পরিবেশের কথা হচ্ছে, এসার পরে আর কথাবার্তা নেই, এসার পরে দেখা সাক্ষাৎ নেই, খালাস বন্ধ। এসার পরে আপনি খেয়ে দিয়ে শুয়ে যান যাতে তাহাজ্জুদে উঠতে পারেন। ফজরের নামাজ তো দূর কি বাত, ফজরের নামাজ তো পড়তেই হবে, উঠতেই হবে, কিন্তু যাতে তাহাজ্জুদ পড়তে উঠতে পারেন তার জন্য সকাল সকাল ঘুমিয়ে যান। কিন্তু আমাদের এই দেখেন এসার পরে আমাদের দাস, এসার পরে ডিউটি, এই চললে এখন রাত ১২টা পর্যন্ত খাওয়া দাওয়া এসে করতে করতে একটা বেজে যায়। আর ফজরের নামাজ পড়তে তাহাজ্জুদ যারা পড়বেন তাদের কষ্ট হয়, তাদেরও কষ্ট হয়, কি করা যাবে, ঘুম পায় নি। তো যাই হোক, এই জন্য কোরআনে এসার নামাজের পর আসতে অনুমতি চাইলে আগেই অনুমতি চেয়ে নিতে হবে, যে ভাই মালেশ আমার তো সময় নেই, এসার পরে একটু আসব। ঠিক আছে, আপনি জানেন যে হ্যাঁ লোকটার সময় কোন সময় সে ফ্রি থাকে, সেই সময় আপনি দেখা সাক্ষাৎ করতে আসতে পারেন। যেহেতু এই তিন সময় সাধারণত বাহ্যিক লিবাস খুলে রাখার সময়, ঘুম ও আরামের সময়, স্বামী স্ত্রী প্রেমালাপ ও মিলনের সময়। এখন আপনি জানেন সে বেচারি এলো ঘরে, ঘরে এখন সে স্ত্রীর সঙ্গে দুটো গল্প করবে তা না, আপনি বাইরের লোক এসে বোঝা হয়ে বসলেন। আর এ কথাও বলবো যে বাইরের লোক এসে যদি আপনি কষ্ট দেন, সে কথাও আছে ইনশাআল্লাহ আমাদের আলোচনাতে আসবে, মেহমানদারির আলোচনা, মেহমানের আদব কি, মেহমান বাড়িতে এলে পরে কদিন থাকতে পারে ইত্যাদি সব আলোচনা আছে। তো সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে আমি গিয়ে বোঝা হইলে হবে না, হুজুরকে ভালোবাসি তার মানে এই নয় যে হুজুরের ঘরে বোঝা হয়ে যাব, এরকম শুধু হুজুরের জন্যই বলছি, আমিও হতে পারি হেলাল, আমি যাচ্ছি এখন বুঝতে পারছি যে হেলালের ঘরে তো আমি বোঝা হয়ে যাব। অবশ্য যদি সেরকম একান্ত আপনজন কেউ হয় তাহলে তো সমস্যা নেই, যতই বোঝা হোক তখন বোঝা মনে করবে না, বোঝা হলেও হালকা মনে করবে, কিন্তু কারো ঘরে বোঝা হওয়া উচিত না। ঘরের লোকের জন্য যদি এই নিয়ম হয় তাহলে বাহির থেকে অন্য লোকের জন্য অবশ্যই সেই নিয়ম অধিক মান্য হবে যে আপনি এই তিন সময়ে আসবেন না, কেননা তা পালন করলে এবং ঠিক ওই তিন সময়ে সাক্ষাতের উদ্দেশ্যে গেলে যাকে দেখা করার উদ্দেশ্যে যাবেন তার ও তার বাড়ির লোকের সুখ স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটবে, তাদের আরাম বেআরামে পরিণত হবে, বহু অসুবিধা ও বাধা সৃষ্টি হবে তাদের সাংসারিক কাজকর্মেও। আর এ সময়গুলিতে সাধারণত কেউই চায় না যে তার সঙ্গে কেউ আসুক দেখা করতে। অবশ্য দূরের মেহমান অথবা আহত অতিথি অথবা দুপুর বা রাতের খানা দাওয়াতপ্রাপ্ত কেউ হলে সে কথা ভিন্ন, সেক্ষেত্রে আপনি কি করবেন, উপায় নেই, সে দুপুরে খাওয়াতে হবে, তাতে দুপুরে তখন সাক্ষাৎ করতে যাওয়া নিষেধ বলে যাবেন না, তা তো হবে না, আপনাকে ডেকেছে, অনুমতি পেয়েছেন আপনি, আপনি যান, আপনার রাতের খানার দাওয়াত আছে, আপনি যান, খেতে যান, সমস্যা হবে না। সেক্ষেত্রে বাড়ির লোককেও কষ্ট স্বীকার করে নিতে হয় এবং সবাই তাতে স্বভাব প্রাপ্ত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বাকরের বাড়ি প্রায় সকাল অথবা সন্ধ্যায় যাতায়াত করতেন। আবু বাকরকে আল্লাহ রাসূল আবু বাকরকে শ্বশুর বাড়ি, শ্বশুর আসতেন কার বাড়ি, জামাই শ্বশুর বাড়ি, যেমন শ্বশুর জামাই বাড়ি আসতেন, কিন্তু এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জামাই শ্বশুর বাড়ি যেতেন, জামাই বলে নিজের ছেলের মতো, অতএব যখন মন তখন যাও, হুট করে ঢুকে পড়ো, এটা কি ঠিক না, সেখানেও আদব লক্ষ্য করতে হবে। কি প্রায় সময় যখন সকাল অথবা সন্ধ্যায় যাতায়াত করতেন, হিজরতের সময় যখন তিনি জোহরের সময় আবু বাকরের কাছে এলেন, জোহরের সময় যখন এলেন তখন আবু বাকর বুঝে গেছেন বিপদ কিছু ঘটেছে, কারণ অসময়ে আসা এই সময়। এখন যদি মনে করেন রাত দুটোর সময় কেউ ধাক্কা মারে তার মানে বুঝতে হবে যে কিছু সমস্যা হয়েছে, ইল্লা একে যদি আছে, আমি দেখেছি আমার বাসাতে এসে দুপুর দুটোর সময় বেল মারছে, কেউ বেরোয় না, সব শুয়ে আছে বা আমি ঘুমিয়ে আছি, আমাকে ওঠায় না ভয়ে, আমি বলে দিয়েছি যে আমি দুটো বেজে গেলে একদম আসল পর্যন্ত কেউ জাগাবে না, কারণ আমাকে ৬ ঘন্টা গিয়ে আবার অফিসে বসতে হবে, সেখানে আমার কষ্ট হয়, হাই ওঠে, নানা কষ্ট আছে, তো একটু রেস্ট নিলে পরে মোটামুটি চলে, তো আমাকে কেউ জাগায় না, বেল মারতেই আছে, ক্রর চলছে এখন, সেই লোকের প্রতি মানুষ এমনিতেই বিরক্ত হবে, কি ভাই কি ওনার দরকার আছে, তখন গিয়ে গেট খুলে দিয়ে দেখা যায়, বলে অমুকের বাড়ি বাসা কোনটা, লে বাবা আমাকেও দেখা করতে আসেনি, ওদের দেখা করবে আরেকজনকে, সে খুঁজে পাচ্ছে না, এখন আমার বেলটা মারছে। তো এগুলো হচ্ছে বোকা মানুষ, এগুলো হচ্ছে বোকা হাবাগোবা মানুষ, যারা কোন তাদের কোন মানে তাল জ্ঞান নেই, যে কোথায় কাকে কোথায় কিভাবে এসব হুঁশ নেই। মোট কথা, অসময়ে আসার মানেই হল যে নিশ্চয়ই কোন বিপদ ঘটেছে। আবু বকর যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সময় জোহরের পরে এসেছেন, দুপুরে এসেছেন, তার মানে কিছু হয়েছে। আর তখনই কি ছিল, হিজরতের সংবাদ ছিল, আল্লাহু আকবার। আর তার এই বোঝা এই কথারই দলিল যে জোহরের সময় দেখা সাক্ষাৎ করার সময় নয়। ইলিম পিয়াসি কেন বললাম, ইবনে আব্বাস আল্লাহ আকবার, ইবনে আব্বাসের জন্য দোয়া ছিল আল্লাহ নবীর খাস দোয়া, যে আল্লাহ আল্লিম হুত্তাউইল, আল্লাহ তফসির শিক্ষা দাও। আর সবসময় ইলমে, শুধু ইবনে আব্বাসই না, ইলিম পিয়াসি সমস্ত সাহাবী ছিলেন প্রায় ইলিম পিয়াসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খেয়ে না খেয়ে পড়ে থাকতেন কোথায়, আল্লাহ নবীর দরবারে, খেতে পেতেন না তাও পড়ে থাকতেন, যাতে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে আমি শুনতে পাই। পেটে পাথর বেঁধে আল্লাহ রসুলের কাছে কোন হাদিয়া এলে সেইখান থেকে কিছু দিতেন, আজওয়াজে মুতাহারাত স্ত্রীদের কাছে পাঠাতেন, সেখান থেকে আবু হুরায়রা খাও, খেতে পেতেন, কোনদিন খেতেই পেতেন না, আল্লাহ রসুলও পেটে পাথর বেঁধেছেন, শুধু পড়ে থাকতেন কিসের জন্য, এলেমের জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা সাধারণত হিজরত করে গেছিলেন মুহাজির, তারা ব্যবসা করতেন, আর যারা মদিনাবাসী তারা কি করতেন, চাষ করতেন, চাষবাস করতেন। তো দুই শ্রেণীর ব্যস্ততা ছিল, হযরত ওমর ব্যবসায় থাকতেন, যখনই বাড়িতে থাকতেন, তার প্রতিবেশীর সঙ্গে চুক্তি করলেন, আমি একদিন যাব, তুমি একদিন যাবে, কিসের জন্য, ইলম শিক্ষার জন্য, আল্লাহ আকবার। আজকে আমরা বাস পাঠিয়ে গাড়ি পাঠিয়ে খেতে দিয়ে লোক পাই না, বলে হুজুর কার সঙ্গে কাকে কোথায় শেখ সাদিয়া কোথায় ছাগলের লাদিয়ে কোথা ঠিক কি, জুতোর কালিয়া লিও কাতালি এক হয় না। তার সাহাবার যুগ, তারা এলেম শিক্ষার জন্য স্বয়ং নবী, আপনি কি নবী, হ্যাঁ তা বটে, তুলনাই হয় না। তবুও তুলনার সাথে তো করা যায় যে আমরা কত চেষ্টা করছি এলেম শিক্ষা দেওয়ার জন্য, এলেম শেখাবার জন্য, কেউ আসতে চায় না। এখানে বহু ভাই আছে যারা মনে করেন, যদি বলে হ্যাঁ হুজুর আজকে কি বললেন, কি সম্পর্কে বললেন, কি কথা বললেন, এ কথা আছে। আমাদের বাড়ির মহিলারা, বাড়ির মহিলারা শিক্ষার ব্যবস্থাই নেই, কোন কোন জায়গায় যেখানে জুমার খুতবা কি বলে আপনার মহিলাদের আলাদা ব্যবস্থা করা আছে, তারা গিয়ে জুমার খুতবা শুনতে পায়, কোন কোন জায়গাতে জুমার খুতবা বাংলাতে হয়ই না, বা আর আগে যদি হয়, আগে যারা বক্তৃতা করে এসব মহিলারা জানতে পারে না। কোন কোন মা আছে, কোন কোন বোন আছে, তারা স্বামীকে জিজ্ঞেস করে, যাহাগো আজকে জুমার দিনে হুজুর কি বলল, আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার স্ত্রী কোনদিন কোন জুমাতে বাড়ি থেকে যখনই আপনি মসজিদ থেকে জুমা পড়ে এসেছেন জিজ্ঞেস করেছে কোনদিন যে আজকে হুজুর কি বলেছে, বলুন বুকে হাত দিয়ে, একটা পুরুষ বলুক, তবে মাশাআল্লাহ আমি নেই বলবো না। এমনও মা আছে, এমনও বোন আছে, যে স্বামী বাড়িতে এলো, আজকে আজকে মসজিদের কি বিষয় ছিল, কি বিষয়ে বলল, কি হালাল কি হারাম। এলেম শিক্ষার একটা পিয়াস দরকার, তালাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। তার সেই ফরজের দায়িত্ব আপনি কখন পালন করলেন, কোথা পালন করলেন আপনি সেই ফরজের দায়িত্ব, আপনি পালন করতে পারছেন না, তো কই আপনার পিয়াস কই। সাহাবারা পিপাসায় থাকতেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন আমার কাছে কোন লোকের হাদিস পৌঁছত আমি তার নিকট এসে উপস্থিত হতাম, সে হাদিসটা জানার জন্য আমি তার কাছে তার নিকট উপস্থিত হতাম, আর সেই দুপুরের সময় সে যদি আরাম করত তাহলে আমি তার দরজায় নিজের চাদরকে বালিশ বানিয়ে বসে যেতাম, দরজা ধাক্কা দিতাম না, যে না সেই লোকটা এখন আরাম করছে তাকে কষ্ট দেবো না, দরকার নেই, বালিশ নিয়ে বসে যেতাম, নিজের চাদরকে বালিশ বানিয়ে মানে এইভাবে ঠেস দেওয়ার জন্য আমি বসে যেতাম, আর বাতাস এসে আমার মুখে মাটি ছড়িয়ে দিত, তবুও আমি যে না এসেছি যখন তখন না, তা না, ঠিক লোক উঠবে, আসরের নামাজ পড়তে উঠবে, তার সঙ্গে মসজিদে দেখা হবে। এরকম করে বহু সাহাবিও ইবনে মাসুদের দরজায় বসে থাকতেন, এসে মসজিদে দেখলেন মসজিদে তসবি করছে, সবাই গোল টেবিল গোল করে বসে বলে একশো বার এই সুবহানাল্লাহ বলো, একশো বার এই আবু মুসা, তিনি বলছেন এই সর্বনাশ, কি নতুন কাজ দেখছি। আবু বকরের দরজায় ইবনে মাসুদের দরজায় গেলাম, ইবনে মাসুদের দরজায় বসে থাকলাম, অপেক্ষা করছি কখন বের হবেন, দেখছেন আদব, যখন বের হবেন তখন আমি তার সঙ্গে কথা বলবো, এইভাবে তার আদব। অতএব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম সন্ধানের জন্য গেছেন, তবুও তিনি বলছেন না যে আমি আল্লাহ রাসূলের হাদিস জানতে তিন দরজা খুলো না, বরং অপেক্ষা করতেন। আপনি যাকে দেখা করতে যাচ্ছেন সে যদি আপনার থেকে জ্ঞানে মানেও ছোট হয়, তবু আপনি নিজ থেকে তার ইমামতির জায়গায় ইমামতি করবেন না, এবং আসনে তার আসনে বা বিছানায় বসবেন না। অবশ্য সে যদি অনুমতি দেয় তাহলে আলাদা কথা। এখন আপনি দেখা করতেলেন আমাকে, আপনি এলেন, আমি দাঁড়িয়ে আছি, আপনি এসে আমার চেয়ারে বসে গেলেন, কেমন হবে এটা, বেয়াদবি হবে, কেন না আমি বড়, এটা হয়তো আপনারা বলবেন যে আপনি হুজুর বড়, আপনার চেয়ারে কি করে বসি, কিন্তু যদি আমি ছোট হই তবুও জায়েজ না, তবুও ঠিক না, কারণ এই চেয়ারটা আমার খাস, এই বসার আসনটা আমার খাস, আর খাস আসনে বসা আপনার জন্য জায়েজ না, বরং আপনার উচিত হলো যে আপনাকে অনুমতি দেবো বসুন, বসুন, কেন দাঁড়িয়ে আছেন কেন বসুন, সে তখনই আপনি বসতে পারেন, তার তাছাড়া আপনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ুমান্না ওয়ালা ইয়ুমান্নার রাজুলুর রাজুলা ফি সুলতানিহি ওয়ালা ইয়াকউদু ফি বাইতিহি আলা তাকরিমাতিহি ইল্লা বিইজনিহি। আমি গেছি আপনাকে মসজিদে সাক্ষাৎ করতে, এবার আপনি ভাবছেন যে হুজুর থেকে আমি বড় আমি তার ইমামতি করব না, আমি যদি বলি ইমামতি করেন তার আলাদা কথা, আমার বিনা অনুমতিতে আপনি সেখানে ইমামতি করতে পারেন না, আর আমার বাড়িতে এসে আমার মজলিসে আমার খাস জায়গাতে আপনি বসতে পারেন না যতক্ষণ না অনুমতি দেওয়া হয়েছে। কোন ওস্তাজ বন্ধু বা দিনী ভাইকে সাক্ষাৎ করতে মধ্যবর্তী পন্থা অবলম্বন করতে হয়, অবহেলা অতিরঞ্জন বর্জন করতে হবে এবং মাঝে মাঝে তার জিয়ারত করতে হবে, যাতে আপনাদের মাঝে মহাব্বত বৃদ্ধি পায় এবং কারো মনে বিরক্তি সঞ্চার না হয়। এমন নয় যে হুজুরকে ভালোবাসি বলে আপনি সবসময় এসে বসে থাকবেন, সবসময় এসে বসলে আমার ক্ষতি হয় না, হয় না, কারণ আমি ব্যস্ত মানুষ, আমি কাজ করি। এবার অনেক মানুষ আসে হুজুরের কাছে গেলাম কথা বলে না, ভাই হুজুর ব্যস্ত আছে, চাকরি করে হুজুর, তারপরে আপনি আপনি যে জরুরি কথা, হ্যাঁ জরুরি কথা শুনলাম, আপনি যদি আপনার বাড়ির গল্প শোনাতে লাগেন আর রাজনীতির কথা শুনতে লাগেন শোনাতে লাগেন, তাহলে আমি আমার শোনার অবসর কোথা, এগুলো খেয়াল করতে হবে। এলাম হুজুরের সঙ্গে কথা, হুজুর কথা বলে না, না খেয়াল করতে হবে যে আমি কোন কথা বলছি, সুতরাং এগুলো খেয়াল করতে হবে। আপনি অতিরঞ্জন করবেন না, অতিরঞ্জন করবেন না মানে হুজুরকে এসে চুমচাইতে কদম বসি করবেন, এ করবেন সে করবেন, এটাও আপনার জন্য জায়েজ না। আপনি যে মধ্যমবর্তী পন্থা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করতে হবে, অবহেলা অতিরঞ্জন বর্জন করতে হবে, আপনি তার প্রতি অসম্মানও জানাবেন না আর তাকে নিয়ে আপনি বাড়াবাড়িও করবেন না আর বেশি বাড়াবাড়ি আসবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক দিন সাক্ষাৎ না করে একদিন বাদ পরদিন সাক্ষাৎ করো, মানে মাঝে মাঝে করো, তাতে ভালোবাসা বৃদ্ধি পাবে। আর যদি একটা না যাও কথা বলে, অতি প্রেম যেখানে নিত্য যেও না সেখানে, যাবে যদি নিত্যি ঘটবে একটা কীর্তি, এটা আমাদের বাংলাতেই বলে। যে কোনো প্রেম, নারী প্রেমী বলুন আর বন্ধুত্বের প্রেমী বলুন আর যে কোনো প্রেম বলুন, প্রেমের বেশি হওয়া ভালো না, মানে হালকা হালকা। আমাদের আর একটা কথা আছে ভালোবাসার ব্যাপারে, ভালোবাসা কি বলে আপনার, ভালোবাসার এমনি পানের মধ্যে না, ভালোবাসার এমনি গুণ পানের মধ্যে যেমন চুন, পানের মধ্যে যারা পান খান তারা জানেন চুন হালাল না হারাম, দেখেন কথায় কথা বেড়ে যায়, চুন হালাল না হারাম। চুন হচ্ছে দুই রকম, এক হচ্ছে মাটি থেকে তৈরি আর একটা ঝিনুক থেকে তৈরি, তো বলা হয় ঝিনুক তৈরি হালাল আর মাটি তৈরি, কারণ মাটি খাওয়া হারাম এই জন্য ওই চুন হারাম। যাই হোক, পান খাওয়া হালাল না হারাম, পান খাওয়া হারাম যদি তাতে জর্দা থাকে, তামাক থাকে, নেশা জাতীয় কিছু থাকে, আর যদি মিষ্টি পান হয় তো সমস্যা নেই খেতে পারেন। সুপারি খাওয়া হালাল না হারাম, এটা যদি নেশা হয়, সুপারি খেলে যায় না, আপনারা সুপারি খান যারা তারা বুঝবেন, যদি নেশা হয় তাহলে পর নেশা মানে এই যে ঝিমুনি মাথা ঘোরা এসব যদি হয় তাহলে হারাম। তো যাই হোক, ভালোবাসার এমনি গুণ পানের মধ্যে যেমন চুন, তো পানের মধ্যে যখন চুন লাগাতে হয় তখন মোটামুটি যতটুকু লাগে ততটুকু, আর যদি আপনি বেশি কি বলে আপনার অল্প হলে লাগে ঝাল, যদি অল্প দেন তো পান ঝাল লাগবে, অল্প হলে ভালোবাসা অল্প হলে ঝাল ঝাল লাগবে, আর বেশি হলে পুড়ে গাল, বেশি যখনই হয়ে যাবে তখন গাল পুড়বে, বুঝতে পারছেন। যারা ভালোবাসা করেছেন তারাও মনে রাখেন ভালোবাসার ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা দরকার, বিশেষ করে অবৈধ ভালোবাসা মোটেই বৈধ না। আপনি যদি কাউকে ভালোবাসেন তো সেই ভালোবাসা পবিত্র হওয়া দরকার, যতক্ষণ আপনার এই গলার নিচে থাকবে ততক্ষণ পবিত্র, আর যদি গলার বাইরে চলে এলো, মুখ দিয়ে প্রকাশ হলো, হাত দিয়ে হ্যাঁ লেখালেখি শুরু করলেন, দেখাদেখি শুরু করলেন, চোখাচোখি শুরু করলেন, হাসাহাসি শুরু করলেন, মাখামাখি শুরু করলেন, কথা বলা বলি শুরু করলেন, এমনকি যার সঙ্গে বিয়ের কথা হয়েছে, ভালোবাসা না, এখন হুজুর বিয়ের কথা হয়ে গেছে, আংটি পরানো হয়ে গেছে, আংটি পরানো সিস্টেম আছে না, আংটি পরানো মানে খারাপ, হ্যাঁ তার গলায় তার নাকে লাগাম পড়িয়ে দিয়েছি, আংটি পরানো আমাদের প্রথা না, আমাদের বলে এগুলো হচ্ছে বাগদান বা এঙ্গেজমেন্ট, কি বলে এঙ্গেজমেন্ট, তার মানে খালাস আংটি ভরে দিয়েছি, খালাসে আমার হয়ে গেল, না কিছুই হয়নি, যতক্ষণ না আগে হয়েছে ততক্ষণ তার সঙ্গে ওঠা বসা যাওয়া আসা কোর্টশিপ প্রথা বা হৃদয়ের আদান প্রদান কথাবার্তা বলা চিঠি লেখা এসব জায়েজ না। হুজুর একটু খোঁজ খবর নেই, না খোঁজ খবর কেন নেবেন আপনি, সে কে আপনার, ও তো হয়ে গেছে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তা হলেও আপনার সাথে তা হ্যাঁ আপনি বিয়ে পড়িয়ে দেন, কাবিননামা হয়ে যাক, ইজাব কবুল হয়ে যাক, তারপর আপনি যা করবেন করেন, আরো কিছু করতে পারেন আপনি, সমস্যা নেই, কবুল হতে হবে। তারপর আপনি যখন সার্বেন সারেন, যাওয়া আসা করেন, কথাবার্তা বলেন, ভিডিও কল করেন, যা করবেন করেন, কিন্তু বিয়ের আগেই আপনি ভিডিও কল করছেন, তারপরে মেসেজ করছেন ইত্যাদি বিভিন্ন রকমের কথা বলছেন, প্রেম বিনিময় করছেন, হৃদয়ের আদান প্রদান করছেন, আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন, তার মানে ফসল লাগাতে হলে জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন, তা কিন্তু জায়েজ না। জায়েজ না বলি, বললেন হুজুর কোরআন শেখায়, দিন শেখায়, না তাও জায়েজ না। কোরআন শেখাবে তাও জায়েজ না, কোরআন শেখাতে শেখাতে অন্য কিছু শেখাতে লাগবে তুমি, তাই না? কারণ এটা খুবই মানে সেন্সিটিভ, যাকে বলে খুবই অনুভূতিশীল। একজন যুবক একজন যুবতীর সঙ্গে নির্জনে কথা বলবে, এটা খুবই অনুভূতিশীল। আপনি বলবেন কোরআন শেখাবো, তো সে কোরআন শেখানোর মাধ্যমে যেখানে কত ভালোবাসা হয়, মসজিদের ইমামদের সাথে কত মেয়ের অবৈধ প্রেম হয় না, হয় না? কিন্তু কোরআন শেখানো, মসজিদে এসে কোরআন শিখছে, শিখতে শিখতেই কোরআন নিয়ে শপথ করে বলছে আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আল্লাহ আকবার, লে বাবা, যার শীল তারই নোরা তারই ভাঙা দাঁতের ঘোড়া। এরকম কথা হলো যে হারাম কোরআনে, যেখানে যে কোরআন যে হাদিস বলছে হারাম, সেই কোরআন ছুঁয়েই মসজিদের ভিতরে কাকে বলছে, ইমাম সাহেবকে বলছে, সত্যি ঘটনা এগুলো, যে আমি আপনাকে ছাড়া বিয়ে করবো না, বুঝতে পারছেন? তো এগুলো হয়, কোরআন শেখাতে শেখাতেও ভালোবাসা হয়। তো সুতরাং খুব সাবধান, এই ভালোবাসার ব্যাপারটা খুবই স্পর্শকাতর, যে কোনো সময় ভালোবাসা হতে পারে। তো তার ভালোবাসা হোক আর না হোক, মোট কথা বিয়ের আগে আপনি কারোর সঙ্গে এভাবে সংযোগ রাখবেন না, যোগাযোগ রাখবেন না, যা কোথা থেকে কোথায় চলে গেলাম ভালোবাসা, যেহেতু ভালোবাসার কথাই হচ্ছিল। তাহলে ভালোবাসার খাতিরে কি করতে হবে, ভালোবাসার ক্ষেত্রে আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, কারোর প্রতি অতিরঞ্জন করে বেশি ভালোবাসা যাবে না। যেমন অনেকে বউয়ের কথাই বলি, বউকে আপনি অবজ্ঞা করে ভালোবাসবেন না, ভালোবাসেন না, এমনি সম্পর্ক হয়েছে বাস। আর অনেকে ভালোবাসে, এমন ভালোবাসা বাসে তাকে ফেরেশতার মতো মনে করে, আমার বউ এই কথা বলতে পারে না, আমার বউ মিথ্যা বলতে পারে না, আমার বউ আমাকে ধোকা দিতে পারে না, আমার বউ বিপর্দা হতে পারে। যদি কেউ বলে, যদি আপনার বোন বলে যে ভাবি এই করছে, তখন আপনি বিশ্বাসই করবেন না, না না না হতেই পারে না, ও একদম মানে আমার লাইলা একদম। এ হচ্ছে মুশকিল, এগুলো হচ্ছে অতিরঞ্জন, যে আপনি আপনি বিশ্বাস করেন, সমস্যা নেই, আপনি অবিশ্বাস করেন না, আপনি সন্দেহ করেন না, কিন্তু দেখতে হবে সত্যি না মিথ্যা। কারণ বহু মেয়ে ধোকা দেয়, হ্যালো কোথায় আসো, বাড়িতেই আসি, আর আছে কোথায়, ও কক্সবাজারের সমুদ্র সৈকতে আছে, কিন্তু সে বলছে না, কি ব্যাপার তোমার ফোনে হাওয়া লাগছে, যে ওই যে একটু বাতাস দিচ্ছে তো এই জন্য, কিন্তু ও বাইরের হাওয়া লাগছে, কিন্তু ও বলছে না। আপনি ভাবলেন কি আমার বউ একদম ফেরেশতা, মিথ্যা কথাই বলে না, এরকম হতে পারে, আমি বলছি না যে হবে, হতে পারে। তো সেগুলো আপনাকে খেয়াল করতে হবে সব ব্যাপারে। আপনি খবরদার চোখ বন্ধ করে তাকে ফেরেশতা, তার নামে অ্যাকাউন্ট করে দিলেন, তার নামে সবকিছু করে দিলেন, শেষকালে দেখা যায় কি সেই বই টাটা বাই বাই চলে গেছে আরেকজন নাগরকে নিয়ে, আর আপনার অ্যাকাউন্টে সমস্ত টাকা হাফিস। বেশি বিশ্বাস করা না, আপনি বিশ্বাস ভালোবাসেন তাকে, কিন্তু অ্যাকাউন্ট আপনার নামে থাক, সমস্যা নাই। আপনি অ্যাকাউন্টটা এমন লোকের নামে করুন যাতে করে সে পালিয়ে গেলে আর টাকাটা আপনার যাবে না, মানে দৌড় ছাড়া হবে না, হাত ছাড়া হবে না, একবারে আপনি বিপদে পড়বেন না। বহু ভাই এরকম করে পস্তাচ্ছে, এই জন্য সাবধান করছি। অবশ্য মেয়েরা হয়তো আমাকে অন্যরকম ভাবতে পারে না, ছেলেদের ব্যাপারও তাই, ওরাও যখন ছেলেদেরকে ভালোবাসে, দেখেছেন ভালোবাসার নাম করে সেই মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, বিয়ে না করে ভালোবাসার নাম করে বার করে নিয়ে গিয়ে কোথায় বিক্রি করছে, নিষিদ্ধ পল্লীতে পতিতালয়ে বিক্রি করছে, তাকেও ঠকাচ্ছে। তো তুমিও খেয়াল করে দেখো তুমি কার সঙ্গে ভালোবাসা করছো। এমনিতেই ভালোবাসা নিষিদ্ধ, নিষিদ্ধ, এইভাবে অবৈধ ভালোবাসা মোটেই জায়েজ না। তুমি ভাবছো আমি বাপ মায়ের থেকে বেশি চালাক, অতএব আমি বর পছন্দ করেছি, স্বয়ংবর সভা, দুনিয়া হচ্ছে স্বয়ংবর সভা, যাকে ইচ্ছা পছন্দ করে, এটা হচ্ছে পছন্দ করে বিয়ে, এটা তো খারাপ জিনিস না। ঠিক আছে, পছন্দ করা তোমার অধিকার আছে, কিন্তু পছন্দ করে বিয়ে করাটা তোমার অধিকার নেই, যতক্ষণ না তোমার অভিভাবক বা গার্জেন তোমার বিয়ে না দিয়েছে। এই হচ্ছে কথা, যে মানে বাড়াবাড়ি করা যাবে না, এমন নয় যে মেয়ের বিনা অনুমতিতে বিয়ে দেওয়া যাবে, আর এমনও নয় যে গার্জেনের বিনা অনুমতিতে বিয়ে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা মধ্যম পন্থা, মাঝামাঝি পথ অবলম্বন করতে পারি, সরল পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।